তারাহু, যদি তুমি তাদেরকে তাকে দেখতে না পাও, তোমার দিলের কন্ডিশনটা এমন হবে তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু মনিব তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি সেই সিচুয়েশন হয়? হবে কি করে? নামাজ শিখতে তার জন্য বেরোতে হয়, বেরোতে হয়। আমার রসুল বলছে বোখারি শরীফ খুলুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। প্রথম থেকে হাদিসের বাইরে একটাও কথা বলিনি। বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা এত সুন্দর নামাজ পড়বে, সহিহ করে পড়বে, মানে এত সুন্দর টুকবে, যাদের রুকুর কাছে মনে হবে তোমাদেরটা ভুল, যাদের সেজদার কাছে মনে হবে তোমাদেরটা ভুল, যাদের কোরআন পড়ার কাছে মনে হবে তোমাদেরটা ভুল, তারা এত সহিভাবে পড়বে মনে হবে তোমাদের সবটাই ভুল, কিন্তু আমি বিশ্ব নবী আমেনার বেটা বলে দিই, শুনে রেখে দাও। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে না, ওরা যত সুন্দর কোরআন পড়ুক আর যত সুন্দর নামাজ পড়ুক, ওরাও ইসলাম থেকে বেরিয়ে যাবে, নিজেরা বুঝতেও পারবে না। বলে হুজুর তারা কেমন, তাদের চিনব কি করে? বোখারি খুলুন দেখিয়ে দেবো। তারা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে, তাদের যারা সব থেকে হেড হবে দেখবে তার মাথা ন্যাড়া হবে। হুজুর কোন দিকে বেরোবে? আমার রসুল বলছে মদিনা থেকে পূব দিকে বেরোবে। দেখুন মদিনা থেকে পূব দিক হচ্ছে তৃতীয় বিশ্ব আমাদের দেশগুলো, আর সেই পূব দিক থেকেই দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে এরকম একটা দল বেরিয়েছে। কথা আমার বুঝতে পারছেন না? সমাধান কোথায়? যদি ভুল হয় তো বলুন। বোখারির হাদিস জাল হাদিস বলছেন আপনি, আসলে তা নয়। আমি ফর্মুলা ধরে উঠতে পারিনি, কয়েকটা জিনিস ফর্মুলা আছে কি বলুন তো, লোভ কাম ক্রোধ। কথা বুঝতে পারছেন না? এইসব জিনিসগুলো আমার রসুল বলছে এই জায়গাটাকে তোরা সামলাবার চেষ্টা কর। আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ফাইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই তোমার ভেতরে যে দিলটা আছে ওটাই হলো সব থেকে বড়, ওটাকে কন্ট্রোল করো। ঠোঁটের দুটোর মধ্যে যেটা আছে ওটাকে কন্ট্রোল করো। দুই জানুর মধ্যে মানে দুই পায়ের উপরের অংশের মধ্যে যেটা আছে ওটাকে কন্ট্রোল করো। আমি মোহাম্মদ বলছি তুমি ফর্মুলা ধরে ফেলতে পারবে। এটা আবার কি কথা? হ্যাঁ, বাংলার বর্তমান বয়োজ্যেষ্ঠ পীর মোর্শেদ আমার চাচা জান হুজুর কেবলা, ওনার যখন হার্ট অপারেশন হলো দিল্লির স্কটসে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, গল্প শোনাচ্ছি না। চাচা জানের হার্ট অপারেশন হলো, আমি ইমরান ভাই দিল্লিতে, তখন ওনার ছুটির টাইম হয়ে গেল, ছুটি হবে মানে ছেড়ে দেবে। আমরা গেলাম, ডাক্তার নরেশ রেহান নিজে ভিজিট করতে আসলেন। ভিজিট করতে এসে নরেশ রেহান বলছে পীর সাহেব আপনার তো ছুটি হয়ে যাবে। চাচাজান বললেন আলহামদুলিল্লাহ। চাচাজান বললেন আলহামদুলিল্লাহ, বলছে পীর সাহেব আপনাকে কয়েকটা এক্সারসাইজ দিচ্ছে, ওই এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। কি এক্সারসাইজ দিলে? তার সঙ্গে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল এক মহিলা, শি ইজ অ্যানাদার লার্জেস্ট কার্ডিওলজিস্ট, ও বড় একটা ডাক্তার হার্টের। তিনি বললেন শো প্লিজ, মেয়েটাকে বললে এক্সারসাইজটা শিখিয়ে দাও। মেয়েটা সোফার উপরে যে বসলো, বসার পরে ঠিক আমাদের নামাজের মতো করে বসে হাতটা খালি এরকম সোজা করে দিল। সোজা করে দেওয়ার পরে বলছে পীর সাহেব প্রথমে এক সপ্তাহ আপনি এই এক্সারসাইজটা করবেন, দম ধরবেন, জোর করে ছাড়বেন, ইমরান ভাইকে আমি কানে কানে বলছি ভাইজান বলে কি যত হু বলে ছাড়ছে, আল্লাহ বলে টানলে গেমটাই ফিনিশ হয়ে যায়। বলুন না সুবহান, আরে জোরে বলুন সুবহান আল্লাহ। ও তো হু বলে ছাড়ছে আল্লাহ বলে টানলে গেমটাই ফিনিশ হয়ে যায়। কি তাই তো নাকি? আমাদের পাশান পাশের যে কেনা রাইট, দেখেন আমার জাকিরিন ভাই খোঁজ নিয়ে দেখেন মেজলা হুজুর কেবলার মরিদুনি। কথা আমার বুঝতে পারছেন না? এটা একমাত্র আমার দরবার থেকে হুজুর কেবলা এই পাশান পাশের জেকের সবক দিয়েছেন, বিভিন্ন জেকের সবক। আমাদের জাকিরিন ভাইরা আছেন নাকি এর মধ্যে? মাঝরাতে মাশাআল্লাহ জাকিরিন ভাইরা আছেন নাকি? ফুরফুরা জিকিরের জন্য প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার যান, দেখুন বার হয়ে যাবে মাশাল্লাহ। তা আমার বক্তব্য ওই জায়গায়, এই যে টানছেন পাশান পাশান যে কেন আপনি পেলেন, তার কিছুক্ষণ পরে বলছে পিছাই এক সপ্তাহ আপনি জ্যাকেটটা করবেন, করার পরে আপনি এক্সারসাইজটা করার পরে আপনাকে আরো একটা এক্সারসাইজ দেওয়া হবে। যে কোন এক্সারসাইজ? শো নেক্সট, পরেরটা দেখান। মেয়েটা তখন দেখাচ্ছে পিছাই আপনি ঠিক এইখান থেকে স্টার্ট করবেন, মাথার উপরে হোল্ড করবেন, বাঁদিকে আছে আপনার হার্ট, আর হার্টে অনেক সময় ইনফেক্টেড ব্লাড দূষিত রক্ত জমে, ওইটা জমলে আপনার শরীর খুব খারাপ লাগবে, যেদিকে তাকাবেন রাগের সঙ্গে তাকাবেন মাথা গরম হয়ে থাকবে। তো খুব জরুরি হলো ওই রক্তটা আপনার বাইপাস করা আর্টারি দিয়ে বার করে দেওয়ার, তার জন্য আপনি এই মাথার উপরেই যে ধরলেন দমটা জোর করে বাঁদিকে এখানে ধাক্কা মারতে হবে, পাম্প করতে হবে। কিভাবে দেখাচ্ছে? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? আমাদের নিঃশ্বাসের সঙ্গে কিসের শব্দ হয় বলুন তো, দেখুন তো বুঝতে পারছেন নাকি কি? আল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নিঃশ্বাসের এইটা নকশা, যখন এই কথা বলেছে মাথায় সঙ্গে সঙ্গে আবার হাদিস খেলে গেছে, ইন্নাল্লাহ মুমিনা ইযা জানাবা কানাত মুত্তাকুম সাউদা ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকালা কলবুহু। মানুষের শরীরের মধ্যে একটা দোস্তের টুকরো আছে, আল্লাহ ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালামাত সালাম, মাথা গরম করে দেখবে তুমি ভালোটাও খারাপ দেখবে। মেডিকেল সায়েন্সও তাই বলছে, তাই তো? মেডিকেল ইনফেক্টেড ব্লাড অনেক সময় দেখবেন চাচা আর কি, ওরা পাকা দোতলা বাড়ি করলো তোমার কবে হবে? ওর মতো কি আর আমার হারামের পয়সা আছে যে আমার নতুন বাড়ি করতে পারবো? ওর একটা বাড়ির ইট কিনতে যে ওর যে কি কষ্ট হয়েছে চাচা খবর রাখে না। ওর বুকটা চচ্চড় করে উঠলো ওর বাড়িটা দেখে, রাগটা বার করে দিল আপনার সামনে, ওর মতো আমার হারামের পয়সা আছে? হ্যাঁ, ওকে হারামের কামাই নাকি? ওর কামাতে যে বাবার নাম ভুলে যাচ্ছে, মাথার ঘাম পাছাই চলে আসছে, আর হারামের বাড়ি বলে দিলে তুমি। হঠাৎ পালসার গাড়ি নিয়ে চলে গেল, আমার এক ভাই দাঁড়িয়ে আছে, কিরা তোর সাইকেল কতদিন চলবে? ওরকম পালসার কিনতে পারিনি। বলি ও শালার মতো আমার কি হারামের পয়সা আছে নাকি যে পালসার কিনবো? আগে কি বললো? খারাপ বললো। ও নিজে কিনতে পারবে ইনশাল্লাহ এটা বললো না, বললো ওর মতো কি হারামের আছে? তুমি কি করে জানলে ওর পয়সা হালাল না হারাম? কথা বুঝতে পারছো? আজকাল অবশ্যই মেগাসিটির আশপাশে একটু দূরে দাঁড়ে জায়গা, আপনার এদিকে আবার কিসব হয়েছে, জায়গা ইট বালির নাম করে আপনার জায়গা দালালি করে যখন বৃহৎ অঙ্কের কামিয়ে ফেলেছে, জেল জরিমানা হতে পারে, দেখা যাচ্ছে দাড়ি রেখে সুন্দর গোপটক কেটে দিয়ে ঠ্যাং উঁচু করে ঘুরছে, এ পার্টিও আছে। নাম বললে চিনে ফেলবেন, নাম বলতে পারবো না, তবে আমার থিওরিতে আছে। মূলের উপর কিছু আপনার বুঝতে পারছেন? আসলে কান্দা নোংরা হয়ে আছে, আপনি নামাজ করেছেন, রোজা রেখেছেন, ফুরফুরায় জিয়ারত করেছেন, আমার আব্বার হাতে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, আর যাই হন, আর আপনি ফুরফুরার নাম করে যতই চাই কিছু করেন, মানুষের সেবা করেন, পয়সা দেন, ডাক্তার দেখান, ওষুধ করেন, কথা বুঝতে পারছেন না? কিন্তু আপনার এই কান্দা নোংরা হয়ে আছে, এই জায়গাটা আপনার ময়লা হয়ে আছে, আর আপনি ওদিকে তাবলিগ জামাতের পিছনে যতই চিল্লা লাগান, জামাত ইসলামের গাছতে বসেন, কোন লাভ হবে না, আপনার এখানটা ময়লা। বুঝে যাচ্ছে তো? মাটির বাড়ি ঘুঁচিয়ে পাকা বাড়ি তৈরি করবে, মিস্ত্রিকে বলেছে জুম্মার দিনে ভিত করা হবে চলে আসিস, মিস্ত্রিও ঠিক করলো জুম্মার দিনে যাবো ভিত করা হবে চলে যাব। জুম্মার দিনে ভিত করা হচ্ছে, ভোর ভোর মিস্ত্রি এসে হাজির হয়ে গেছে, যখন মিস্ত্রি হাজির হয়েছে এ বেটা নামাজ পড়ে তখন বার হচ্ছে, মোটামুটি নামাজ টামাজ শিখেছে তো, নামাজ পড়ে যখন বার হচ্ছে রাগ করছেন নাকি আমার কথায়? দেখছে মিস্ত্রি বের কোদাল তুলে কূপ মারবে, দড়ি রেডি করে রাখা আছে, সীমানা করা আছে, কথা বুঝতে পারছেন না। এ বলছে কি তুই নামাজ পড়িস? কি হয়েছে? তুমি আমার মিস্ত্রি এনেছো, নামাজ পড়ার সঙ্গে তোমার সঙ্গে কি আছে? তুমি কাজ করো, আমি কাজ করবো, তুমি পয়সা দেবে, ভাত খাল্লাস, নামাজ পড়িস নামাজ পড়িস, এই সমস্ত কথা কেন জিজ্ঞেস করছে? বলছে ওরে বোকা, কূপ তুই মারবি, কিন্তু তুই নামাজ কালাম পড়িস নি, আমি এই সবে মাত্র ফজরের নামাজ পড়ে আসছি, প্রথম কূপটা আমি মারি তারপর তুই নাই মারিস, ভিতরে প্রথম কূপটা আমি মারি তারপর তুই মারিস। চাচা বার হয়ে আসলো, টুপিটা একটু তুলে নিল, পড়ে যেতে পারে, তুলে নেওয়ার পর কোদাল হাতে নিয়ে আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আমি ফুরফুরার মরিদ হয়েছি, আল্লাহ আমার যেন বাড়ি কমপ্লিট করার তৌফিক দিও, আল্লাহ আমি সাত আট চিল্লা লাগিয়েছি, আল্লাহ আমার যেন বাড়ি তো কমপ্লিট করার তৌফিক দিও, আল্লাহ আমি জামাত ইসলাম করি, আল্লাহ যেন আমি বাড়ি করার তৌফিক দিও। কারণ রাগ হচ্ছে নাকি? আমি আমারটাও বলেছি কিন্তু, আমি আমার ফুরফুরার কথা বলেছি কিন্তু, তুমি ফুরফুরার মরিদ হলেও ছাড়া ছাড়ি নেই, বাড়ি কমপ্লিট করার তৌফিক দিও। কোদাল এরকম তুলল, চোখটা বন্ধ করে একবার আর চোখে দেখে নিল এখানে কোথায় ঝাড়ছি, এম করে লিয়ে তুলে হিউ করে এক কোপ মারলো, দড়ি এইখানে এক হাত দূরে কোপ মেরেছে। মিস্ত্রি মাথায় হাত দিয়ে বলে, শাল নাই তো আমার থেকে সাংঘাতিক মাল, আমি নামাজ না পড়তে পারি কিন্তু তুই জালিয়াত জিনিস একদম। বলছে চাচা, বলে হ্যাঁ, কোনে ঝাড়লে তুমি? চুকার বেশি বকে, তুমি কোপ কোথায় মারলে? ওরা তো তোমার ছোট ভাইয়ের জায়গায় তুমি মেরে বসে আছো। বলছে ভাই ভাইয়ের ব্যাপার মধ্যে বেশি মাথা মারিস নি, আমে দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি খাবে, কেন মধ্যে নাক গলাবি তুই খারাপ হতে? সন্ধ্যেবেলায় আসবি, একশো টাকা পাবি, ঝামেলা হাঁটা। ভাই এসে বলছে, চাচা মা দেখেছে তুমি নাকি আব্বাজির জায়গার উপরে কোদালের কোপ মেরেছো। ওই তো, তাই তো মা বললো দিল্লিতে আব্বাকে ফোন করবে। বলছে ফোন করার দরকার নেই, এক হাতের এধার আর এক হাতের ওধার, আমি সরিয়ে নিচ্ছি, ঝামেলা করিনি, সর, হারাম কর যদি সরাতি হয়, এক হাতের এধার আর এক হাতের ওধার, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, তো তুমি কোপটা ওধারে কেন মারলে? এধারই তো আগে মারতে পারতে, ও আগে চান্স মেরেছে, কথা বুঝতে পারছেন না? আগে চান্স মেরেছে, যদি নিচে এক হাত নিয়ে উপরে ক্যান্টিলেভার বার হবে, তার উপরে যে আর ড্রয়িং প্যাসেজ বার করে ফেলবে। আপনি বলুন আপনার নামাজ কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে? আপনার ইবাদত কবুল হতে পারে না, সম্ভব নয়, কারণ আপনি ফর্মুলার বাইরে কথা বলছেন। হঠাৎ কোন একটা মানুষকে দেখলেন, তার ভালো দিক আলোচনা, জামাই আসলো পাড়ায়, এটা হচ্ছে করিম ভাইয়ের জামাই, বুঝলি, বাপের একটাই ছেলে, ইট ভাটার মালিক, একান্নবর্তী পরিবার, একদম সুন্দর পয়সাওয়ালা, কি সুন্দর গাড়ি নিয়ে এসছে দেখেছো, খুব ভদ্র ছেলে। এ শুনছে বুক ফেটে যাচ্ছে ওর, ভালো শুনে, কেন বলেন তো? কারণ আছে। তখন এ বলছে, ওর এত দালালি করতেছিস কেন? সরষের ফুল দূরের থেকে দেখতে হলুদি লাগে আর ঘন লাগে, কাছে গিয়ে দেখতো ওর বুকে লেগেছে, কারণ ওর জামাই সাইকেলের প্যাটেল মেরে আসে, আর একজনের জামাই মোটর সাইকেলে আসে, ওরা সহ্য হচ্ছে না, বুঝতে পারছেন? ও আমি বলছি দোষ? তাহলে শুনুন, আমার রসুল এক সময় এক জায়গায় বসেছিলেন, আবু জেহেল এসে আল্লাহর রসুলকে দেখে আর বলে কিনা, কুরাইশ বংশের মধ্যে এত বিচ্ছিরি, এত খারাপ দেখতে, কুচ্ছিত, কালো, এত খারাপ দেখতে ছেলে ইতিপূর্বে জন্ম হয়নি, মুহাম্মদ তুমি হলে একটা বিচ্ছিরি দেখতে, তুমি খারাপ দেখতে একটা ছেলে, তোর মুখশ্রীটা খুব খারাপ, তুমি নোংরা দেখতে, একদম খারাপ দেখতে। আমার নবীকে যেই বলেছে, নবীজির আমার চোখ ছলছল করে উঠেছে। আমার রাসূল বললেন, আবু বকর পাশেই ছিল, হ্যাঁ গো আমি খারাপ দেখতে? বলে হুজুর ওর কথাই বাদ দাও, বাদ দিন তো, ওর কথাই কান্দন কেন, বেকার লোক। না গো আবু বকর আমি সত্যি। বলে না হুজুর আপনি খুব সুন্দর দেখতে, কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আপনি খুব সুন্দর দেখতে হুজুর। না গো আমায় খারাপ বললো। বলে হুজুর ইমানের বাদশার কথা চিন্তা করুন। কেন বলো তো? হুজুর ইয়ামানের বাদশার পরীক্ষার মুখে হযরতে জাবের আপনার ভালোবাসার সাহাবাটা কি বলেছিল? রিয়ামানের বাদশা যখন আল্লাহ রাসূলের কাছে এসে দরজায় আওয়াজ করতে আরম্ভ করে, ভিতরে কে আছো, বাইরে এসো, আমার রাসূল ভেতর থেকে বললেন কে, বাইরে থেকে বলে আমি ইয়ামানের বাদশা এসেছি, ভেতর থেকে আমার রাসূল বলে ওরে বাইরে যদি তুই আমারে ঘরের মধ্যে যে আছে আমি মোহাম্মদ হলাম দিন দুনিয়ার শাহিনশাহ। মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছিস, তুই যদি আমার বাচ্চা হোস আমি তো দিন দুনিয়ার শাহিনশাহ। কি ব্যাপার বল, দরটা খুলে বাইরে এসে আমার রাসূল বলে কি হয়েছে, আমার বাচ্চা বলছে তুমি নবী হয়েছো, বলে কেন তোমার কি হয়েছে, না তুমি যদি নবী হও তোমার কাছে আমার দুইটা প্রশ্ন আছে, দুটো। কি প্রশ্ন বলছে, প্রথম প্রশ্নের জবাব দাও, দ্বিতীয় প্রশ্নটা তোমাকে আমি বলবো। প্রথম প্রশ্ন কি বলছে, আজকে আকাশেতে 14 দিনের চাঁদ উঠবে, আজকে আকাশেতে 14 দিনের চাঁদ উঠবে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তোমাকে ওই আকাশের চাঁদটা জমিনে দাঁড়িয়ে দু পিস করতে হবে, মধ্যে থেকে দু টুকরো করে দেবে, তোমাকে নবী বলে আমি মেনে নেব। আমার রাসূল বলছেন তুই মানিস আর না মানিস বয়ে গেছে, তবে তুই যখন দু টুকরো করতে বলেছিস চলে যা, কাজ হয়ে যাবে, রাত্রে আসিস। সুবহানাল্লাহ, মহব্বতের সাথে সুবহানাল্লাহ। এ তখন বলছে এই যে জমিনের কিছু নয়, আকাশের চাঁদকে দু টুকরো করতে হবে, বুঝেছো? আরে বাবা বুঝেছি, তুই জানা রে বাপ, রাত্রে আসিস তোর কাজ হয়ে যাবে, যা যা আকাশে থাক আর জমিনে থাক, চাঁদ দু টুকরো করতে হবে, তুই যা। কনফিডেন্স বুঝতে পারছেন, কনফিডেন্স বুঝে যাচ্ছে। সাহাবা হুজুর গেস্ট হাউস খুলে দাও, মেহমান গুলোকে নিয়ে যাও, চা পানি খাও, আর ওদেরকে যে বলো রেস্ট করতে, রাত্রে এসো কাজ হয়ে যাবে। রাত্রে এসেছে, আসার পর নবী ঘরের মধ্যে আছে, দরজায় টোকা মেরেছে, কি হলো বেরো, আমার নবী বেরিয়েছে, কি ব্যাপার আবার, না কি বলেছিল মনে নেই, বলে না আমার মনে নেই তো, চাঁদ দু টুকরো করবো বললে, ও আচ্ছা চলো চলো চলো, খালি হাতে বলো, কিছু লাগবে না, তুমি চলো না। কোন টেনশন নেই আমার রাসূলের, কারণ আমার নবী তো জানে সব আমার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, কোন টেনশন নেই আমার রাসূল যাচ্ছে পিছনে, হাজার হাজার মানুষ, কিন্তু ইতিহাস বলছে, ইসলামের ইতিহাস বলছে, ওই দিনে আসমানে যে চাঁদটা উঠেছিল, ইতিপূর্বে আরব দুনিয়ার মানুষ অত সুন্দর চাঁদ কোনদিন দেখে নাই, সকলে চাঁদ দেখতে বাইরে বার হয়ে যায়, আল্লাহ রাসূলকে টিটকিরি করে, অনেকে বলে মোহাম্মদ জমিনে জাদু করতে, এবারে আকাশে কি জাদু করো দেখব, আল্লাহ রাসূল আস্তে আস্তে এগিয়ে যায়, ইয়ামানের বাদশা পিছন পিছন আল্লাহ রাসূলের সাথে যেতে আরম্ভ করে, দিন দুনিয়ার চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে রহস্যের চোখে হাসি দিচ্ছে, জাবের কি করছে, নবী চাঁদকে দেখছে আর জাবের নবীকে দেখছে, আবার চাঁদ দেখছে আবার নবীকে দেখছে, আবার চাঁদ দেখছে আবার নবীকে দেখছে। এক সময় হযরতে জাবের বলেন, আন জাবের ইবনে সামরা তো ক্বাল রাআইতুন নবিয়্য আলাইহি সালাতু ওয়াসসালাম ফি লাইলাতি আদহিয়ানে ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারে ফালাহুয়া ইন্দি আসানু মিনাল কামারে। হযরতে জাবের বলে আমি খোদার কসম করে বলছি, এই আসমান তোমার চাঁদের থেকে আমাদের চাঁদ বেশি জ্যোতিময়। হযরতে জাবের ওই সময় বলেছিল, আল্লাহর কসম করে বলছি আমি চাঁদকে দেখি আর আমাদের চাঁদ আমাদের রাসূল আমাদের জানকে দেখি, আর আমি সত্যিকারের বলছি কিয়ামত পর্যন্ত আমার মতো যদি ওই দিন আল্লাহর রাসূলের চেহারাটা কেউ দেখে নিত, ওই আসমানের চাঁদের দিকে আর সে তাকাতে পারত না। ইমানের বাদশা বলছে কই করো, আমার নবী হাতটা তুলে দিয়ে তাকালেন, একটু হাসি দিলেন, সামনে থেকে পেছনে আঙুলটাকে টানলেন, আমার রসুলের আঙুলের ইশারায় আসমানের চাঁদটা দু টুকরো হয়ে যায়। কথা আমার বুঝতে পারছেন, এই মাইক যদি আজ না থাকতো আমি একটা কথা বলতে পারতাম না, বিশ্বাস করুন, এই মেশিন দেখে আমার জান ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলাদেশে 20টা দিন যে কি অবস্থা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। বিশাল বিশাল জলসা, 50-60 হাজার মানুষ, এই বক্স টক্স বোধহয় ওখানে মিস্ত্রিরা চোখে দেখেন। এরকম মাইক লাগিয়ে দিয়েছে, এখানে একটা মাইক বড়, সেই ছোট ছোট চং হয় না, ছোট চং, এখানে একটা, ওখানে একটা, তলায় একটা, কথা বুঝতে পারছেন? যখন এরকম পাওয়ার দিচ্ছি কু করে আওয়াজ হচ্ছে, সব বোনাস। আর এখানে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত পাচ্ছেন, পাচ্ছেন না? আমার পয়সা খাওয়াই না, বিশ্বাস করে, কোনো কমিশনের ব্যাপার নেই। সত্যিকার রাজ্যে ক্লান্ত আপনারা বুঝতে পারছেন। উলাট মানে উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ, সেখান থেকে বর্ডার, বর্ডার থেকে এখানে। আপনারা হলে বোধহয় সবাই পেরে উঠতেন না, ঘরে এসে আগে শুয়ে পড়তেন। এটা কি বলুন তো, আমি টার্গেট নিয়ে আছি, আজকে যে কটা ওয়াকিয়া শোনাবো প্রত্যেকটার পিছনে আল্লাহ রাসূলের হাদিসের ইবারত রাখবো। কারণ আব্বাজান বলেছেন একটা কথা, বাবা যখন খুব ক্লান্ত হয়ে যাবে কোরআনের আয়াত আর হাদিস পাক ইবারত সমেত পড়বে, গল্পের মতো করে বলবে না, দেখবে ক্লান্তি দূর হয়ে যাবে। যার জন্য আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি প্রতিটার পিছনে আরবি ইবারত রেখেছি, কথা বুঝতে। এ একটা হচ্ছে নবীর মহব্বত। আমার নামাজ রোজা সব বেকার হয়ে যাবে নবীর মহব্বত না থাকলে। আর এইসব দলমত্রত এই সমস্ত বার হয়েছে, দেখবেন নামাজ রোজা হজ জাকাতে সবে গুরুত্ব দেবে, আর যত দুশ্মনী নবীর সাথে। ইয়া নবী দাঁড়িয়ে পড়া যাবে না, এই করা যাবে না, কোরআনের এই হাদিসে নেই, এতে নেই, সেতে নেই, জিয়ারত করা যাবে না, নবীর নবী নবী বেশি করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ঘুরিয়ে বাপরে সাংঘাতিক জিনিস গো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা তাদের সামনে, মুখের সামনে যে ভেসে আসে। এখন আমি যদি ঘুরিয়ে সেই সব মলি সাহেবদের বলি যে হ্যাঁ মলি সাহেব, খুব তো পড়ে এসছেন, এই সব প্রশ্ন করছেন, আল্লাহ বড় না নবী বড়, নবী না পেলে আল্লাহকে চিনতে পারতেন? কেউ কথা বুঝতে পারছেন না? নবী না থাকলে আল্লাহকে কি চিনতে পারতাম আমরা? নবী না থাকলে হাদিস না, আপনার নবী না থাকলে কোরআন শরীফ পেতাম আমরা? হো, আল্লাহকে ভালোবাসার কিছু দরকার নেই, নবীকে ভালোবাসলেই হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাববেন যে এই আবার কি ওয়াজ করে দিয়ে বসে থাকলো, কেন এত কোরআন হাদিস বললাম, কথাটাই বিশ্বাস আসলো না? না ওই তো না খারাপ, এ যুবক ভাইরা মরে গেলে না কি গো, বিশ্বাস রাখছে না কথায়? ও আমি বলতেছি তাই শুনবা, শুনো তাহলে। আমার আল্লাহ বলছেন কিনা, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এটা কি কোরআন নয়? আমার আল্লাহ বলে, মুহাম্মদ আমার দোস্ত, তুমি বলে দাও, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমার রাসূল বলে দিলেন এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, ইহবিবকুম আল্লাহ, তখন আর আল্লাহকে ভালোবাসতে হবে না, খোদ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কাজবে দেখেছে না? নবীর ইত্তেবা করলে খোদ আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর আল্লাহকে ভালো, আমরা নবীকে ভালোবাসি আল্লাহরই জন্য। তো বাংলাদেশে এরকম বলেছি, আর একজন উঠেছে শিবির মিবির করে, বুঝতে পেরেছ? উঠেছে একজন, উঠে বলছে আপনি এটা কি বললেন, আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহকে না ভালোবাসলে আপনি না গো, নবীর ইত্তেবা করলে। বলছি আপনারা রসুলের কথা খুব বেশি বলেন, আল্লাহর কথা একটু বলুন, কোরআন থেকে কিছু বলুন। আজকে কেন তুমি নবীর উম্মত না বলে? হ্যাঁ, কিন্তু কোরআনের পরে তো হাদিস, কোরআন বড় না হাদিস বড়, বলুন। আমি বলছি আল্লাহ বড় না রসুল বড়, বলুন। এরকম আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি যে বেটা তুমি তো ইন্ডিয়ান জিনিস চেনো না, আমি কোথা দিয়ে মারবো তোমার বাবার ধরার ক্ষমতা নেই। মনে মনে ভাবছি, আমি তখন বললাম যে আমার রসুলই তো আল্লাহ। দু তিনজন উঠে পড়েছিলাম যে এই কাছে এসে বসো বন্ধু, এর উপরে উঠে বসো। আপনি এটা কি বললেন? একমত নয়, একমত নয়। আমি তুই বললে কোরআন বড় না হাদি, আপনার হাদিস বড়, এটা কোরআনই তো বলেছে কথা। কি করে কোরআন বললো? আজ ইব্রাহিম খলিল্লাহর জামানায় নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, আমি খোদা, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ। ইব্রাহিম নবী বলেছিলেন, আমরুদ কিসের খোদা তুমি? আমার খোদা মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারে। তুমি যদি খোদা হয়ে থাকো, জিন্দাকে মুর্দা আর মুর্দাকে জিন্দা করে দেখাও। তুমি যদি সত্যিকারের খোদা হয়ে থাকো, কোমর টুমর চাবে, সারা দিনটা বসে বসে কাটিয়েছি, বুঝতে পেরেছেন? তুমি জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করে দেখাও তুমি যদি খোদা হয়ে থাকো। কে বলছে? নমরুদ বলছে, কথা বুঝতে পেরে? হ্যাঁ, নমরুদকে ইব্রাহিম নবী বলছে। না কমপ্লিট ওই এসছে আর কি আছে, এক ঘন্টা তো পার করিয়ে দিছি, এই দেড় ঘন্টা হয়ে গেছে, কথা আমার বুঝতে পারছেন না? এই দেখতে দেখতে দেড় ঘন্টা পাইয়ে দিয়েছি। আচ্ছা দেখা যাক না কত দূর এগোবে। বলে ভাই জান, আপনাদের কি মহব্বত করি, আপনি খেটিয়ে মেরে ফেলবে, এত মহব্বত করি, বাঁচবেটা কি? বাঁচলে তবে তো হবে না? যে কথা বলছিলাম, হ্যাঁ কি বলছেন আপনি? বলছে হ্যাঁ, ইব্রাহিম নবী বলছে যে তুমি যদি সত্যিকারের খোদা হও, আমার খোদা মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করে তুমি করে দেখাও তো তোমাকে এক বাক্যে খোদা বলে মেনে নেব। নমরুদ ছিল খুব চালাক, দুটো কয়েদিকে ডেকেছে, দুটো বন্দিকে ডেকেছে, ডাকার পরে বলছে, এই দাদা আয়া, কে হুয়া তেরা? বলে, মেরা তো সাজায়ে মৌত হো গয়া, মাই তো জিন্দা লাশ খড়া হুঁ, সিফ তলওয়ার চালানে কা ইন্তজার হ্যায়, তুম হুকুম দে দোগে মুঝে মার দি জায়েগা, মাই মর জাউঙ্গা, সোচ লো কি মাই জিন্দা লাশ খড়া হুঁ, আমি জীবিত একটা শব, জীবিত একটা লাশ, তুমি হুকুম করলি আমি মরে যাব, কারণ ও তলোয়ার চালিয়ে দেবে, আমার তো সাজায়ে মৌত, মৃত্যুদণ্ড দিয়েছ। আমি বেঁচে গেছি, আমার সাজা মাফ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। সঙ্গে সঙ্গে নমরুদ বলে, তুই বেঁচে গেছিস? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী, আমি কিরম খোদা দেখবে? বলে, কে দেখি, ও তো বেঁচে গেছে। বলে হ্যাঁ, জল্লাদ হুকুম হুজুর, ওর গর্দান দু পিস কর। জল্লাদ আসলো, তলোয়ার বার করে চালিয়ে দিল, রক্ত ছিটকে পড়লো, ছটফট করতে করতে মারা গেল। ইব্রাহিম নবী আল্লাহু আকবর বলে চিৎকার করলো। নমরুদ বলছে, আমি খোদা, দেখো জিন্দা ছিল মুর্দা করে দিলাম, আমি খোদা। কি সাংঘাতিক জিনিস বলেন তো, মার্ডার কর দিয়ে বলে আমি খোদা, পুরম খোদা আমাদেরও কত আছে তাই না? আবার এই যে সামনে ভোট আসছে, ওরকম কত খোদা পেপারে লিখবে কোনো ঠিক নেই। কি কথা বুঝে যাচ্ছে কি জানছে? কত মার্ডার হবে কোনো ঠিক আছে? সব থেকে দুঃখ লাগে মুসলমানদের কুটকুটুনি বেশি, আর হবে না কেন? বুঝতে পারছেন না? আমার মতো মৌলানা মলি সাহেব হুজুররা পর্যন্ত লেগে পড়েছে, এখন রাগ করবেন না আমার কথায়। ফুরপুরা সংগঠনে দেখেন ট্রেডমার্ক যে কটা ঢুকে আছে সব, আপনার এ পার্টি করে, ও পার্টি করে, ও পার্টি করে, ও পার্টি করে, এর পিছনে বাস, ওর পিছনে বাস, কথা বুঝতে পারছেন না? ফুরপুরা সংগঠন নাম দিয়ে দিচ্ছে। আফসোস লাগে বড় ভাই, কাল কিয়ামতের ময়দানে আমরা কার পিছনে দাঁড়াবো? মমতার পিছনে, বুদ্ধবাবুর পিছনে, মনমোহন সিং এর পিছনে, কার পিছনে দাঁড়াবো? কবরে যখন ঢোকাবে কি বলবে? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে তো? বলবে না? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে মনমোহন সিং বলবে না? কি বলবে? যার কথা বলবে তার কথা শুনতে দেখেন সব দলের মানুষ এসে বসে আছে। এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব আছে, আছে কি নেই? এখানে অশান্ত মনকে শান্ত করতে এসে বসেছি, আর আমার মতো মওলানা, আমার মতো হুজুর, আমার মতো মোবাল্লেগ আমির ওয়াজ করতে দু চার কথা বলার পরে আমাদের 34 বছর শেষ করে দিয়েছে, এটা নিজে দালালি করতে আরম্ভ করে দিল। কথা বুঝতে পারছেন না? এখানে ওই শুনতে এসছে কি গো, কাউকে খারাপ লাগছে নাকি? যখন জান্নাতে যাবে দিদির আঁচল ধরে যাবে, যখন জান্নাতে যাবে তখন দাদা ধুতি ধরে যাবে, যখন জান্নাতে যাবে তখন মনমোহন সিং এর পাগড়ি ধরে যাবে, মুসলমান হয়ে জন্ম দিয়েছি। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য ক্রেড অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ আম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি অফ দ্য ইউনিটি অফ আল্লাহ। কত কিছুদিন আগে আমার প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন, একটাই বার্তা আমার ছিল, মুসলমান তোমার জন্য দাদাও নয়, তোমার জন্য দিদিও নয়, দুনিয়ার বুকে বাঁচার তাগিদে কিছু করছো, শখ মেটাচ্ছো মেটাও, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কালকে আমাদের ময়দানে মুসলমান জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন না? এদেরকে লিয়ে এত কুটকুটুনি কিসের? দু চার দিন দু চারটে ওষুধ দিল, দু চারটে করে মলি সাহেব এখানে আশপাশে কোথায় বাড়ি? কথা বুঝতে পারছেন না? বলে আমি ফুরফুরার বিরাট ভক্ত, ধিক্কার জানাই তোমার মতো ভক্তকে। দাদা হুজুর কেবলার গলায় পাতি দিয়ে তুমি ফুরফুরার ভক্তি দেখাচ্ছ। www.anibas.in